এলে তুমি সেই তো এলে, দেরি করে কি লাভ হলো, শুধু শুধু ফুটলো পলাশ, কিছু পাখি উড়ে গেল। এলে তুমি সেই তো এলে, দেরি করে কি লাভ হলো, শুধু শুধু ফুটলো পলাশ, কিছু পাখি উড়ে গেল। নীল রং ছড়িয়েছিল দূরের ওই আকাশে, দোলা যে লেগেছিল কাছের এই বাতাসে। নীল রং ছড়িয়েছিল দূরের ওই আকাশে, দোলা যে লেগেছিল কাছের এই বাতাসে। আশা নিয়েছিল যারা অনেকেই ফিরে গেল, শুধু শুধু ফুটলো পলাশ, কিছু পাখি উড়ে গেল। এলে তুমি সেই তো এলে, দেরি করে কি লাভ হলো, শুধু শুধু ফুটলো পলাশ, কিছু পাখি উড়ে গেল। জানি না আমায় নিয়ে এ খেলা খেললে কেন, আসবে কি আসবে না এই দুটা নাই ফেললে কেন। জানি না আমায় নিয়ে এ খেলা খেললে কেন, আসবে কি আসবে না এই দুটা নাই ফেললে কেন। স্বপ্নের যত ছবি ছিল চোখ ভরিয়ে, কিছু তার নিতে হলো চোখ থেকে সরিয়ে। মালাতেও যে ফুল ছিল তারও কিছু ঝরে গেল, শুধু শুধু ফুটলো পলাশ, কিছু পাখি উড়ে গেল। এলে তুমি সেই তো এলে, দেরি করে কি লাভ হলো, শুধু শুধু ফুটলো পলাশ, কিছু পাখি উড়ে গেল।